بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. সম্মানিত ভাতৃমণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথার আদেশ দান করেন, ভালো কাজকে পছন্দ করেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মহান চরিত্রের অধিকারী বানিয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সফর মাস 1428 হিজরি, দ্বিতীয় তারিখ। আজকে আপনাদের সামনে আলোচনা করব মুসলিমদের চরিত্র সম্পর্কে। মুসলিমের চরিত্র, আখলাক, ব্যবহার কেমন হওয়া উচিত, এমন একটি দিক যে দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক মানুষের জীবনে। যেমন মানুষের ইবাদত সুন্দর হইতে হবে, তেমনি মুআমালাত, আখলাক, চরিত্র, ব্যবহারও সুন্দর হইতে হবে, তাহলে একজন মানুষ কামেল, পূর্ণাঙ্গ মুমিন মুসলিম হতে পারবে। অনেক মানুষ রয়েছে যার ইবাদতের দিক সুন্দর, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ধরনের ইবাদত বন্দেগীতে বেশ ভালো, কিন্তু দেখা যায় যে ব্যবহার চরিত্র ভালো নয়, আচার আচরণ ভালো নয়। এই একটি বড় ত্রুটি। যেমন এর চাইতে বড় ত্রুটি হচ্ছে যে কিছু লোক আছে যাদের ব্যবহার চরিত্র বেশ ভালো, মানুষের সাথে আদান প্রদান, চলাফেরার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে বেশ ভালো, কিন্তু ইবাদত বন্দেগি নেই, নেই নামাজ, নেই আল্লাহর ভয়, নেই পরকাল সম্পর্কে চিন্তা। এ আরো বড় অভাব। মুসলিমকে দুইটি ক্ষেত্রে ব্যালেন্স রাখতে হবে। মুসলিম হবে পূর্ণাঙ্গ মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদার মানুষেরা, তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলম, ইসলামে প্রবেশ করো, কাফা, পুরোপুরিভাবে। ইসলামে যদি পুরোপুরি প্রবেশ করতে হয়, পূর্ণাঙ্গ মুসলিম হতে হয়, তাহলে ইবাদত বন্দেগীতে যেমন মুসলিম হইতে হবে, পাকা মুসলিম হইতে হবে, তেমনি আখলাক, চরিত্র, আচার আচরণেও পাকা মুসলিম হইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেমন আল্লাহর হকের ক্ষেত্রে তেমন মানুষের হকের ক্ষেত্রে। আর মানুষের আচার আচরণ ব্যবহারের সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রেই মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে, মামলাতের ক্ষেত্রে, আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে। পেয়নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সবাই জানি তিনি মানব জাতির জন্য উত্তম আদর্শ, বরং একমাত্র আদর্শ তিনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে মানব, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ যেমন তিনি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আল্লাহর ভয় ভীতির ক্ষেত্রে, তেমনি উত্তম আদর্শ আখলাক চরিত্র ব্যবহার আচার আচরণের ক্ষেত্রে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে ইরশাদ করেছেন সূরা কলামে প্রথম দিকে আয়াত নম্বর 4-এ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। লাআলা খুলুক চরিত্র, আযীম মহান, শুধু চরিত্রের অধিকারী নয়, উত্তম চরিত্রের অধিকারী আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে ইরশাদ করেছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির কল্যাণের জন্য প্রেরিত হয়েছেন, রাসূল হয়ে এসেছেন মানব জাতির কল্যাণের জন্য। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ হে নবী আপনাকে রাসূল করে প্রেরণ করেছি। তাঁর রেসালাত সম্পর্কে, তাঁর পৃথিবীতে আগমন সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর হাদিসে স্বয়ং বলছেন, বয়স্তু, আমাকে পাঠানো হয়েছে, আমাকে রাসূল করে নবী করে প্রেরণ করা হয়েছে, লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার উদ্দেশ্যে। এই হাদিসটি রয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটি প্রসিদ্ধ কিতাব সহিহ বুখারী ছাড়া আল আদাবুল মুফরাদে, আরেকটি কিতাবে রয়েছে মুসনাদ আহমদে, বয়স্তু আলী উতাম্মিমা সালিহাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে ভালো চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। যে ভালো চরিত্র কাকে বলে, ভালো চরিত্র কেমন হয়, শুধু শুনে শুনে নয়, বরং বাস্তবে দেখে প্র্যাকটিক্যালে যে কেমন চরিত্রের মানুষ হতে পারে, শুধু শুনেই থাকলাম যে এইরকম হয়, এইরকম হয়, ভালো চরিত্র এইরকম হয়, ভালো চরিত্রের লোক এইরকম হয়, এগুলো হচ্ছে শোনা কথা, শোনা কথা, বা যাকে বলা হয় থিওরিক্যাল কথা, হ্যাঁ প্র্যাকটিক্যাল নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে প্রেরণ করে, উত্তম চরিত্রের মহান চরিত্রের অধিকারী করে পাঠিয়ে এই মহান চরিত্রকে পূর্ণতা দান করেছেন। যে মহান চরিত্র কেমন করে হয়, ভালো আচার আচরণ কেমন করে হয়, পূর্ণাঙ্গ ভালো আচার আচরণ, তার বাস্তব রূপ ছিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বাস্তবে দেখিয়ে দিয়েছেন যে মহৎ চরিত্রের অধিকারী কেমন করে হওয়া যায়। তাই তাকে অনুসরণ করতে হবে, যেমন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তেমন অনুসরণ করতে হবে তার আখলাক চরিত্র, চাল চলন, চলাফেরা, মানুষের সাথে কথাবার্তা, আদান প্রদান বিভিন্ন ক্ষেত্রে। এই চরিত্র সম্পর্কে আলোচনা করব যে মুসলিমদের চরিত্র কেমন হওয়া উচিত। এই সম্পর্কে পড়াশোনা করে দেখা গেল যে একজন মানুষকে চরিত্রবান যদি হতে হয় তো বেশ কিছু গুণের প্রয়োজন রয়েছে, বেশ কিছু ভালো গুণের প্রয়োজন রয়েছে। আমরা এমনিতে বুঝি, ভালো কিছু দিক দেখলে একজন সম্পর্কে আমরা বলে দিতে পারি, মন্তব্য করে দিতে পারি যে এই লোকটি চরিত্রবান, খুব ভালো মানুষ, ভালো চরিত্রের মানুষ। আর একজন লোকের কিছু চরিত্রের ত্রুটি দেখলেই বলে দিতে পারি, মন্তব্য করে দিতে পারি যে এই লোকটি চরিত্র ভালো নয়, আচার আচরণ ভালো নয়, চরিত্র খারাপ বলে দিতে পারি। কিন্তু পূর্ণাঙ্গ রূপে একজন মানুষ চরিত্রবান কেমন করে হয়, আর আরেকজন মানুষের চরিত্রে আখলাকে ত্রুটি কেমন করে দেখা যায়, এ সম্পর্কে সম্যক জ্ঞান আমাদের নেই। সুতরাং এই সম্পর্কে পড়াশোনা করলে দেখা যাবে যে বেশ কিছু ভালো গুণের মানুষের মধ্যে প্রয়োজন রয়েছে। যে ভালো গুণগুলি যে কোনো মানুষের মধ্যে যত বেশি হবে তত বেশি সে চরিত্রবান হবে, আর যত ওই ভালো গুণগুলি কমে আসবে তত তার চরিত্রে, ব্যবহারে, আচার আচরণে ত্রুটি দেখা দেবে। এই চরিত্রগুলি আমি আপনাদের জন্য বিভিন্ন কিতাব থেকে কালেকশন করেছি। আজকে সময় আমাদের সাথে হয়তো দশটি আলোচনা করতে পারবো কিনা, তবে চেষ্টা করব যে দশ থেকে বারোটি গুণ, যেই ভালো গুণগুলি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা চরিত্রবান হতে পারব, আমরা আখলাকওয়ালা হতে পারব, উত্তম চরিত্রের অধিকারী হতে পারব, এই গুণগুলি নিয়ে আলোচনা করব। আর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সহি সালামত রাখলে আগামী সপ্তাহে আরও দশ বারোটি গুণ আপনাদের সামনে পেশ করব, যেই গুণগুলি হলে পুরোপুরি একজন মুসলিম, একজন মানুষ উত্তম চরিত্রের অধিকারী হতে পারে, ভালো চরিত্রের মানুষ হতে পারে, সৎ মানুষ হতে পারে। দেখা যাক এই সম্পর্কে, যে চরিত্র সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। বহু হাদিস রয়েছে, একটি হাদিস রয়েছে আবু দাউদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামা মিন শাইইন ফিল মিজানে আসকালু মিন হুসনিল খুলুক। আল্লাহর মিজানে, মিজান মানে দাঁড়ি পাল্লা, কাল কেমতে আল্লাহ রাব্বুল্লাহর মিজান কায়েম করবে, মানে দাঁড়ি পাল্লা নেকি এবং গুনাহার আর কি হবে, ওজন হবে। তো নেকি এবং গুনাহার যখন ওজন হবে কাল কেয়ামতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই আল্লাহর দাঁড়ি পাল্লায় কাল কেয়ামতে উত্তম চরিত্র চাইতে ভারী কিছু আর হতে পারবে না। ওয়ামা মিন শাইইন আসকালু ফিল মিজান, আল্লাহর দাঁড়ি পাল্লায় কোনো কিছু হুসনুল খুলক উত্তম চরিত্রের চাইতে বেশি ভারী হতে পারবে না। উত্তম চরিত্র এত মূল্যবান বস্তু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, সহিহ বুখারীতে রয়েছে, আল বিররু হুসনুল খুলক। উত্তম চরিত্র কি? আল বির মানে নেকির কাজ, সৎ কাজ, যে কোনো সৎ কাজ করাই হচ্ছে উত্তম চরিত্র। একজন মানুষ যদি ভালো কাজ করে, সৎ কাজ করে, তাহলে জানতে হবে এটি তার উত্তম চরিত্র। উত্তম চরিত্রের বহি প্রকাশ ঘটছে যে সেই ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী। আল বিররু হুসনুল খুলক, যে কোনো নেকির কাজ হচ্ছে উত্তম চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে তাহলে গুনাহ কি? নেকি জানলাম যে উত্তম চরিত্র, উত্তম চরিত্র হচ্ছে নেকির কাজ, ভালো চরিত্র দেখা নেকির কাজ, ভালো চরিত্র মানুষের কাছে পেশ করেন তাহলে উত্তম কাজ, নেকির কাজ। আর গুনাহ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াল ইসমু মাহাকা ফি সাদরিক ওয়া কারিহাতা আন ইয়াতালিয়া নাসু আলাইহি। আর গুনাহ হচ্ছে যেই কাজ করতে গিয়ে তোমার পা একবার আগে বাড়ে, একবার পেছনে বাড়ে, করব কি করব না, হ্যাঁ করা ঠিক হবে না হবে না, উচিত হবে না হবে না। যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, যাদের হিতাহিত জ্ঞান আছে, তাদের বিবেকে বাধা দিবে, একবার করে ভালো বিবেক আছে, একবারে প্রকৃতিকে বদ কাজ করে, পাপের কাজ করে বিকৃত করে দেয়নি, নষ্ট করে দেয়নি, ভুল ত্রুটি মাঝে মাঝে হয়ে গেল, হিতাহিত জ্ঞান আছে, বিবেক কাণ্ড আছে, তো মাহাকাফি সাদরিক, সেই কাজ করতে গিয়ে, সেই কথা বলতে গিয়ে দ্বিধাদ্বন্দ্ব হবে, এই কাজটি করব করব না, একবার মনে হচ্ছে করব, শয়তান অশ্বাসা দিচ্ছে, বলছেন না ঠিক হবে না করা, এই কথাটি বলবো বলবো না, হ্যাঁ এইরকম কাজ করব করব না, এই আগপিস করবেন, তার মানে এই গুনাহের কাজ, নেকির কাজ হলে করে যেতেন আপনি। কিন্তু যখন একবার মন বাড়ছে করতে, আবার দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, জানতে হবে গুনাহের কাজ আছে। আর একটি লক্ষণ গুনার হচ্ছে ওয়াকারেহে তাইয়াত্তালিয়া নাসু আলাইহি, কোন লোক দেখে নিক এটা পছন্দ করো না, তুমি কোনো সময় পছন্দ করো না যে তোমাকে ওই অবস্থায় দেখে নিক, যদি দেখে নাই তোমাকে খারাপ লাগবে, এটি হচ্ছে গুনার লক্ষণ। চিন্তা করুন কত মূল্যবান কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনি যদি লুকিয়ে লুকিয়ে কোনো মহিলার সাথে কথা বলেন আর ওই সময় যদি কেউ দেখে নেয়, ভালো লাগবে না খারাপ লাগবে? হ্যাঁ, যারা ফিল্ম দেখে দরজা বন্ধ করে রাখে যাতে করে অন্য কেউ না ঢুকে যায়, তাহলে ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। তাস খেলা লোক, মদ খাওয়া লোক, হ্যাঁ এমনকি বিড়ি সিগারেট খাওয়া লোক, তার বাবা যদি দেখে নাই, কারে হে তাই ইয়াত্তালিয়া না আসলে, বাবা দেখলে এটি পছন্দ করে না, সিগারেট খাচ্ছি খাচ্ছি কিন্তু বাবা না দেখে যেতে পারে, ঠিক কিনা? তো গুনহার লক্ষণ হচ্ছে, গুনহার লক্ষণ হচ্ছে যে মানুষ কি হবে, মনে দ্বিধাদ্বন্দ্ব তার সৃষ্টি হবে, যে কাজটি করব করব না, বলবো বলবো না। আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে যে মানুষ দেখুক এই কাজটি, এই কথাটি আপনি পছন্দ করবেন না গুনহার ক্ষেত্রে। যাই হোক, ফিরে আসি আসল ভালো চরিত্রের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছে, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকা। সবচাইতে খাঁটি মমিন, কামিল মমিন, পূর্ণাঙ্গ মুসলিমকে, পূর্ণাঙ্গ মুসলিমকে, যে ব্যক্তি বেশি নফল নামাজ পড়ে, যে ব্যক্তি বেশি নফল রোজা রাখে এগুলির প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু শুধু বেশি বেশি নফল নামাজ পড়া, বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি নফল হজ করা আর উমরা করা না। কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহসানু হুম খুলকা, সবচাইতে বেশি পূর্ণাঙ্গ কামিল মমিন হচ্ছে, খাঁটি মমিন হচ্ছে কে, যেই ব্যক্তির চরিত্র সবচাইতে বেশি সুন্দর, আহসানু হুম খুলকা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি কামিল মমিন, ঠিক কিনা? কারণ তিনি উত্তম চরিত্রের অধিকারী, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশের উপর থেকে নাজিল করেছেন লাউহে মাহফুজ থেকে, ইন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মহান চরিত্রের অধিকারী। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন সহিহ বুখারীতে, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি আমার। কার প্রিয় ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসেন কোন ব্যক্তিকে? এবং ওয়া আকরাবু মিন্নি মাজলিসান, এবং আমার সবচেয়ে নিকটবর্তী হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার কাছাকাছি থাকবে জান্নাতে, আমার মজলিসের কাছাকাছি থাকবে জান্নাতে। আল্লাহু আকবার। ইয়াউমাল কিয়ামা কে? আহাসানুকুম আখলাকা, যেই ব্যক্তির চরিত্র সবচেয়ে বেশি ভালো, যার চরিত্র যত বেশি ভালো তত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হবে কাল কিয়ামতে, আর তত বেশি প্রিয় পাত্র হবে সেই ব্যক্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাহলে একজন মানুষ মহৎ চরিত্রের অধিকারী হতে হলে কি কি গুণ লাগবে? বলেছি কয়েকটি গুণ আজকে বলবো আপনাদের সামনে। প্রথম গুণ হচ্ছে সত্যতা, সত্যবাদী হইতে হবে। আপনাকে যদি চরিত্রবান হইতে হয় তাহলে কি হইতে হবে? সত্যবাদী হইতে হবে। আপনার লাভ হোক আর লস হোক, ক্ষয় হোক ক্ষতি হোক, ভালো হোক মন্দ হোক, আপনাকে কি বলতে হবে? সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যবাদী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো গুণগুলি তার জন্য বাছাই করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটি মুক্ত। সুবহান আল্লাহ, আমরা বলি বলি না সুবহান আল্লাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ত্রুটি থেকে মুক্ত। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেন বলছেন আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলতে পারে? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সত্যবাদী ছিলেন যে আপন নয় পর, যেগুলি দুশ্মন, যেগুলি শত্রু, যারা জীবন নেওয়ার জন্য বাড়ি ঘেরাও করেছিল, তারাও মক্কার কাফের কুরাইশ জালেম, তারাও বলতো আস-সাদিক আল-আমিন, সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যক্তি। এই উপাধি পেয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে। তো সত্যবাদী হওয়া অত্যন্ত মূল্যবান গুণ। যে ব্যক্তি সত্যবাদী সেই ব্যক্তি সবার বিশ্বস্ত ব্যক্তি, সবাই তাকে বিশ্বাস করবে। আর যদি কোনো ব্যক্তির একবার মিথ্যা বলা প্রমাণ হয়ে যায়, মিথ্যা আচরণ করা প্রমাণ হয়ে যায়, সারা জীবন যদি সত্য কথা বলতে থাকে, তবু মানুষের কাছে সন্দেহজনক ব্যক্তি হয়ে যাবে, সন্দেহের ব্যক্তি। জীবনে একবার শুধু মিথ্যা সাক্ষী দিয়েছেন আপনি, মিথ্যা সাক্ষী, আর লোকজনে জেনে গেছে এই লোকটি মিথ্যা, ডা মিথ্যা সাক্ষী দিল, তারপরে যতই সৎ হয়ে যান, যতই ভালো মানুষ হয়ে যান, সারা জীবন আপনার এই দাগ থেকেই যাবে। মুহাদ্দিসিনে কিরাম যখন হাদিস কালেকশন করতেন, হাদিস লিপিবদ্ধ করতেন, তখন দেখতেন সবচেয়ে বড় গুণ যেটি দেখতেন সত্যবাদী হওয়া, সত্যবাদী কিনা। যদি মিথ্যা কথা প্রমাণ হয়ে যেত হাদিস নিতেন না, কারণ তার হাদিস সবচেয়ে নিকৃষ্ট হাদিস হচ্ছে জাল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই নয় সেই হাদিস। একজন বর্ণনাকারী যদি হাদিসের সূত্রে সনাতে মিথ্যুক থাকে, জীবনে মিথ্যুক মানে সারা জীবনের মিথ্যুক নয়, জীবনে একবার মিথ্যা কথা বলেছে, তাহলে তার হাদিসের নাম হচ্ছে মওদু হাদিস, জাল হাদিস। এটি হচ্ছে মুহাদ্দিসিনদের পরিভাষায়। মনে পড়লো এই সত্যবাদী হওয়া যে একটি উত্তম গুণ, এই মর্মে ইমাম বুখারী রহমতুল্লাহ এর একটি ঘটনা তার জীবনীতে লেখা হয়েছে, যে তিনি হাদিস সংগ্রহ করার জন্য বিভিন্ন দেশ সফর করতেন, যেখানে জানতে পারতেন যে ওখানে একটি হাদিস আছে যেটি এই শহরে নেই, তখন ওই শহরে চললেন। তিন দিনের পথ অতিক্রম করে ওই শহরে পৌঁছিলেন কোনো এক শেখের কাছে, কোনো এক ব্যক্তির কাছে যার কাছে একটি হাদিস মুখস্থ ছিল। তখন যেহেতু কিতাবে হাদিস লেখা হয়নি, এই জন্য হয়তো একজন ব্যক্তি একটি হাদিস মুখস্থ রেখেছে, সে হয়তো আলেম নয়, কিন্তু একটি হাদিস তার কাছে হেফাজত আছে, সে মুখস্থ রেখেছে। জানতে পেরেছেন যে অমুক হাদিসটি তার কাছে সনদ সহ আছে, গিয়ে দেখেন যে ওই ব্যক্তি তার ঘোড়াকে ডাকছে, কিন্তু এই মুষ্টিবেধে, এইভাবে মুষ্টিবেধে ডাকছে ঘোড়াকে, ডাকার চেষ্টা করছে, ধরার চেষ্টা করছে, ঘোড়া পালাচ্ছে তো ঘোড়াকে ধরার চেষ্টা করছে। এই দৃশ্য দেখার পরে ঘোড়াটি থেমে গেল, পোষ মেনে নেই এসব পশু, থেমে গেল, ধরে ফেলল ঘোড়াটি। জিজ্ঞাসা করলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে আপনার কাছে তো আমি এসেছি, তো আপনি এই যে ঘোড়াকে ধরলেন এইভাবে, তো আপনার হাতে কিছু ছিল? আচ্ছা না, কিছু ছিল না, মিশামিশি এরকম করেছিলাম যাতে ঘোড়া বুঝে যে কিছু আছে, মুঠের মধ্যে কিছু আছে, আর তারপরে আমার দিকে যেমন আসবে ধরে ফেলবো এই জন্য। ইমাম বুখারী রহমতুল্লাহ আর কোনো কথাবার্তা না বলে সেখান থেকে হাঁটতে শুরু করলেন, সালাম যা হয়েছিল হয়েছিল, তারপরে মা সালাম ফির ফেরত হয়ে গেলেন সেখান থেকে। জিজ্ঞাসা করলেন সেই লোক, যে ইমাম বুখারী রহমতুল্লাহ তার কথা এত শুনেছি, এত বড় মহাদ্দেশ তিনি এসছেন, আসার পরে বেশি কথাবার্তা বললেন না, কি উদ্দেশ্যে এসেছিলেন, কি গরজে, কিছুই বললেন না, ব্যাপারে ফিরে চললেন, কি ব্যাপার, বলেন বলেন কি উদ্দেশ্যে ছিলেন, বললেন, বলছেন না না না আপনার কাছে যে উদ্দেশ্যে ছিলাম ওটা উদ্দেশ্য শেষ হয়ে গেছে। কি জন্য এসেছিলেন? শুনেছিলাম নাকি আপনার কাছে একটি হাদিস আছে, যে হাদিসটি কালেকশন করার জন্য এসেছিলাম আপনার কাছ থেকে, নেওয়ার জন্য, বর্ণনা করার জন্য, লিপিবদ্ধ করার জন্য, কিন্তু দেখলাম যে আপনি পশুকে ধোকা দেন। যদি পশুকে ধোকা দিতে পারেন তাহলে আমার মতো মানুষকেও ধোকা দিতে পারেন, মিথ্যা কথা বলে দিতে পারেন, যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে পারেন মিথ্যা কথা, আপনার কাছে হাদিস না হবে না। তাহলে সত্যবাদী হওয়া কত মূল্যবান গুণ, একটি মিথ্যা কথা একবারে আস্থা হারিয়ে ফেলল, পুরো আস্থা হারিয়ে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন সত্য কথা বলার জন্য, আর সতর্ক করেছেন মিথ্যা কথা থেকে বহু আয়াতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে ইরশাদ করেছেন সূরা তাওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন এবং সত্যবাদীদের দলে তোমরা সামিল হয়ে যাও, যারা সত্য কথা বলে, সত্য আচরণ করে, সত্য কাজ করে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অর্থাৎ তুমিও একজন সত্য ব্যক্তি হয়ে যাও, তুমিও একজন সত্য ব্যক্তি হয়ে যাও এবং সত্যবাদীদের সংসর্গে থাকো, তাদের মজলিসে উঠা বসা করো, তাহলে তোমার চরিত্র গঠন হবে, তোমার চরিত্রের অবনতি ঘটবে না। এ হচ্ছে এই আয়াতের অর্থ। কিন্তু এক শ্রেণীর লোকেরা আমাদের দেশে নিজের নিজের যারা বিদাত করে, তারা নিজের বিদাতকে সোজা করতে চায়। এই আয়াতের তাফসিরে লিখেছে যে কোন মাস সাদেকিন, অর্থাৎ পীর সাহেবদের মুরিদ হয়ে যাও। একটি ব্যাখ্যা শোনাচ্ছি আপনাদেরকে, বিদাতপন্থীদের, পীর সাহেবদের মুরিদ হয়ে যাও, তাহলে তাদের সংসর্গে থাকলে তুমি সৎ হতে পারবে, এই কথা আল্লাহ বলেছেন। তাহলে এত 1400 বছর আগে নাজিল হয়েছে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানে কোন পীর ছিল তার সাথে সাহাবারা হয়েছিলেন? ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পরে যখন তিনি বিদায়, তারপরে কোন পীর সাহেবের সংসর্গে তারা থাকতেন আর আধ্যাত্মিক উন্নতি করতে, তারা ইমানের উন্নতি করতেন? তারপরে তাবেঈনদের জামানে, তাবেঈনদের জামানায়, তারপরের জামানায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানে, ইমাম শাফি, মালিক আহমদ, এসব আইম্মা কেরামদের জামানে কোন পীর সাহেব ছিলেন আর বাকিগুলি সব মুরিদ ছিল, দেখাতে পারবেন? ইমাম আবু হানিফা মুরিদ ছিলেন না পীর ছিলেন? যদি মুরিদ বলেন তবু বিপদে, এত বড় ইমাম সাহেবকে কেমন করে মুরিদ বানাবো কোন পীর সাহেবের? আর যদি পীর বলেন তাহলে মুরিদ দেখাইতে হবে যে কোন তরিকা তিনি বায়াত করতেন, এসব ছিল? হ্যাঁ, তাহলে বোঝা গেল এসব বিদাত, সব বিদাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যুগেও ছিল না, 200-300-400 বছর পর্যন্ত, 500 বছর পর্যন্ত ছিল না, তারপরে এই পীর মুরিদের এই ব্যবসা, পেটের ব্যবসা শুরু হয়েছে। জি, কোন মাস সাদেকিন মানে পীরদের সংসর্গে আসো, এই তফসির নয়, এ হচ্ছে গুমরাহি তফসির। এর অর্থ হচ্ছে আর পীররা সত্য কথা বলে, সত্য আচরণ করে, তাহলে তারা এত পয়সাওয়ালা কেনা? আর ওলামার, বাংলাদেশের আলেমরা এত গরিব কেনা? সত্যবাদী বেশি পয়সাওয়ালা হয় নাকি? হ্যাঁ না, যারা বেইমানি করতে পারে তারা বেশি পয়সাওয়ালা হয়, যত বেশি বেইমানির ব্যবসা করছে না তার কি বড় লোক। আর যত বেশি সত্যের ওপর, দেখেন যারা টেকনিক্যাল কাজ করছে, ওয়ার্কশপের কাজ করছে, এসি মেকানিক্যাল কাজ করছে, টিভির মেকানিক্যাল কাজ করছে, 2 নম্বরে কথাবার্তা, মোবাইলের কাজ করছে, টেকনিক্যাল কাজ করছে, মিথ্যা কথা বলছে, কিছুই করেনি আপনাকে এমনি দিতে, হ্যাঁ এত টাকা আপনার বিল চলে আসবে, কারণ এতে অনেক কাজ করতে হয়েছে। যত মিথ্যা কথা বলছে তত বেশি ইনকাম তাদের, আর যত সত্যবাদী পেটের ভাত হওয়া মুশকিল, ঠিক না? বুঝতে পারছেন? তো পীর তো কোথাও গরিব পাওয়া যায় না, কোথাও অভাবী পীর পাবেন না আপনি। তো আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সাথে হতে বলেছেন, অর্থাৎ নিজেকে সত্যবাদী হতে বলেছেন, নিজে সৎ এবং সত্যবাদী হতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিম যারা সত্যবাদী, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এই করে আল্লাহ বলেছেন, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। والخاشعين والخاشعات তারপরে আল্লাহ বলছেন والحافظين فروج والحافظات والذاكرين الله كثيرا الذاكر عد الله لهم مغفرة واجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কি করেছেন, সময়ের স্বল্পতার জন্য আয়াত খুব বড়। আসল যে স্থানটি সেটি বললাম যে সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার রেখেছেন, عد الله لهم مغفرة, আল্লাহ তাদের জন্য মহা মার্জনা রেখেছেন, মার্জনা, আল্লাহ মাফ করে দেবেন তাদেরকে, সত্যবাদীদেরকে আল্লাহ মাফ করে দেবেন। ও আজরান আজিমা, মহা পুরস্কার আল্লাহর রাব্বুল আলামিন রেখেছেন তাদের জন্য, মহা পুরস্কার তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে। এছাড়াও বহু আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজতানিবু কাউলাজ-জুর, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকবে, মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকবে। সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাযীনা লা ইশহাদুনাজ-জুর, মিথ্যার কাছেও যায় না, মুমিন যারা আল্লাহর বান্দা তার মিথ্যার কাছেও যায় না, মিথ্যার ধারেও যায় না। প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সত্যবাদী যে গুণ মানুষের হওয়া, এই সম্পর্কে বহু হাদিস রয়েছে। একটি হাদিস আপনাদের শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাইকুম বিসসিদক, তোমরা সত্যবাদী হও, সত্যকে গ্রহণ করা, সত্যবাদী হয়ে যাও। দেখেন সত্যবাদী হইতে হবে, কথা যদি বাড়ানো যায় বহু কথার প্রয়োজন রয়েছে। এই জন্য এই চরিত্র, যে চরিত্রগুলির কথা বলবো, এক একটি চরিত্রের উপর এক একটি বক্তব্য করা যেতে পারে এবং যথেষ্ট বিস্তারিত বক্তব্য করা যায়। শুধু সত্যবাদী হওয়ার উপর বিস্তারিত বক্তব্যের প্রয়োজন রয়েছে, কিন্তু খুব সংক্ষেপে করে আসছি। সত্যবাদী হইতে হবে আল্লাহর সাথে, প্রথম বান্দাকে মানুষকে আল্লাহর সাথে সত্যবাদী হইতে হবে, আল্লাহর সাথে ভয়তবাজি যাতে না হয়। মুনাফিককে মুনাফিক কি জন্য বলা হয়েছে, এরা আল্লাহর সাথে মিথ্যা আচরণ করার চেষ্টা করে, দেখায় নামাজ পড়ে কিন্তু অন্তরে ঈমান নেই, পরকাল নেই, হ্যাঁ মিথ্যা আচরণ করে, এই জন্য তারা মুনাফিক। আল্লাহর সাথে সত্যবাদী হইতে হবে, মানুষের সাথে সত্যবাদী হইতে হবে, নিজের নফসের সাথে সত্যবাদী হইতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসসিদক, তোমরা সততাকে মজবুত করে ধারণ করো, ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ মানুষ যখন সত্য কথা বলে, সত্য আচরণ করে, সত্য কথার উপর ব্যবসা বাণিজ্য করে, কাজকর্ম করে, ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, নেকির রাস্তা দেখায়। সত্য কথার উপর থাকলে মানুষ নেকির রাস্তায় থাকে, গুনাহের দিকে যায় না, কিন্তু কারণ যদি একজন মানুষ কসম করে নিতে পারে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যেতে পারে যে আমি জীবনে মিথ্যা কথা বলবো না, তাহলে তার দ্বারা পাপ হওয়া মুশকিল, তার দ্বারা গুনাহ হওয়া মুশকিল কিনা, কারণ সে জানছে যদি আমি কোনো গুনাহ করি আর যদি আসামি হয়ে যায় তাহলে আমাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখন তো আমাকে সত্য বলতে হবে, কারণ আমি প্রতিজ্ঞ আল্লাহর সাথে আমি সত্য কথা বলবো, তাহলে আমি আসামি হলাম আমার সত্য কথা বলবো, তাহলে তো আমার শাস্তি হবে, মিথ্যা কথা বলে তো বাঁচতে পারবো না। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, তাহলে সত্য কথা বললে মানুষ নেকির পথের উপর থাকে, নেকির পথ দেখায়, সৎ পথ দেখায়, এই